ঠিক আছে, আল্লাহ কসম খেতে পারেন, কিন্তু কোন সৃষ্টি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেতে পারে না। ভালো করে বুঝবেন, কারণ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেল সে শিরক করবে। তাই আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির কসম খেতে পারবেন না, আপনি বলতে পারবেন না তার আকার কসম, আপনার জন্য যায় না, আপনি বলতে পারবেন না কাবার কসম, যায় না, যায় হারাম, আপনি বলতে পারবেন না নবীর কসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায় না, আপনি বলতে পারবেন না পঞ্চায়েতের কসম, অনেকে পড়ায় পঞ্চায়েতের দোহাই দিতে লাগে, যায় না, আচ্ছা আপনি বলতে পারেন না শাসনতন্ত্রের কসম, জায়েজ না, বাই দি কনস্টিটিউশন, জায়েজ না, আলহামদুলিল্লাহ জায়েজ, শাসনতন্ত্রের কসম, সার্বভৌমত্বের কসম, অর্থাৎ কোন সৃষ্টির কসম খাওয়া জায়েজ না, কসম খাবেন তো একমাত্র কার নামে কসম, আল্লাহর নামে কসম, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশ্বর তারকাজি রাতের কসম খেলেন, সকালের কসম খেলেন, তারপর বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, অর্থাৎ এই কালাম কোরআন সম্মানিত রসুলের বাণী, এখানে সম্মানিত রসুলের বাণী বলছেন, আর কিন্তু তার ব্যাখ্যা শুনে বলছেন সম্মানিত রসুলের আনিত বাণী, অর্থাৎ সম্মানিত রসুল বলতে এখানে বুঝাচ্ছেন জিব্রিল আলাইহিসসালাম আল্লাহর কালাম কে নিয়ে আসেন, বলেন কোরআনে করিম কে নিয়ে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইব্রাহিম আলাইহিসসালাম, তো রব্বুল আলামিন এই জায়গায় জিব্রিল আলাইহিসসালামের দিকে এই কালামের সম্বন্ধ করেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এজন্য যেহেতু জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর কালাম করতে গিয়ে নিয়ে আসেন, আল্লাহু আকবার, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কায় এই কালামের সম্বন্ধ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, বলেছেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়ামা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, কসম খাচ্ছি তোমরা যা কিছু দেখছো তার, কসম খাচ্ছি তোমরা যা দেখছো না তার, নিশ্চয়ই এটি সম্মানিত রসুলের বাণী, আর এই জায়গায় সম্মানিত রসুল বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই আয়াতে সূরাতুত তাকবীরে সম্মানিত রসুল বলতে কাকে বলা হয়েছে, বললাম কি ইব্রাহিম আলাইহিসসালাম, তাহলে আপনারা আমার সাথে আছেন, আলহামদুলিল্লাহ, বলি ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই রসুল কারীম সামনে তার কিছু গুণ বর্ণনা করছেন, বলছেন দু কুওয়াতিন আও দি কুওয়াতিন, শক্তিশালী কুওয়াত মানে শক্তি কিনা, কুওয়া গৌই, রাওলে গৌই, যে শক্তিশালী গৌই, দি কুওয়া যার মধ্যে কুওয়াত রয়েছে, রব্বুল আলামিন জিব্রিল আলাইহিসসালামের কথা বলেছেন শক্তিশালী, লা ইলাহা ইল্লাল্লাহ, এবারে আল্লাহ যদি কারোর ব্যাপার বলেন শক্তিশালী তাহলে তার শক্তি কতটুকু হবে, এরপর বলছেন ইন্দা লিল আরশি, আরশের অধিপতি আরশের মালিকের কাছে মাকিন ইজ্জতওয়ালা, তো আরশের মালিক কে, যিনি আরশে রয়েছেন তিনি কে, তাহলে লিল আরশ বলতে হবে আরশওয়ালা, তাহলে আরশওয়ালা হলেন আল্লাহ, যেহেতু রব্বুল আলামিন তারা তিনি তার আরশে আযীম রয়েছেন তার শান এবং মর্যাদা মোতাবেক, তাই আল্লাহ রব্বুল আলামিন হলেন আরশওয়ালা, আরশের অধিপতি আরশের মালিকে আল্লাহ, আরশে কে আছেন আল্লাহ, আচ্ছা আপনি বলবেন না কিরকম কিরকম বলা ঠিক না কিরকম, অথবা আপনি ধারণা করবেন একটু ঠিক না, আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ তার মর্যাদা অনুযায়ী আরশে আযীম রয়েছে, আর এই হচ্ছে আমাদের আকীদা, ইন্দা লিল আরশি মাকিন, মাকিন মানে মাকান ওয়ালা, ইজ্জত ওয়ালা, এই যে জিব্রিল আলাইহিসসালামের সামনে আরেকটা গুণ মুতা সামনা, ওখানে তার আনুগত্য করা হয়, এমন ব্যক্তি বা এমন ফিরিশতা

দিনের উপর যারা মুসলিম আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ ভালো করে বিশ্বাস করা দরকার দিন মওজুদ ফেরেশতা আপনাদের বিশ্বাস আছে ফেরেশতা কিসের তৈরি তৈরি নূরের তৈরি জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি মাটির তৈরি তো যারাই মানুষ যাদেরই মা আছে যাদেরই বাপ আছে কিংবা শুধু মা আছে বুঝতে পারছেন ওরা সবাই কি মানুষ বলেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন কথাটা বলবেন না আর মা মানুষ নেই ঈসা আলাইহিস সালাম মানুষ কিনা আদম আলাইহিস সালাম মানুষ কিনা আদম আলাইহিস সালামের তো মা নাই বাপ নাই তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো মা আছেন বাবু আছেন দাদা আছেন দাদা আছেন একদম উনি কি মানুষ নন কেন মোহাম্মদ আল্লাহ এদেরকে হেদায়েত দিন যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন লিমান শা মিনকুম আই ইস্তাকিম বিশেষ করে উল্লেখ করছেন তোমাদের মধ্যে থেকে যে চায় হকের উপর থাকতে তার জন্য বিশেষ করে উপদেশ কারণ এই কোরআন পাঠ করে সবাই উপকৃত হয় না উপকৃত হয় তারাই যারা হেদায়েত গ্রহণ করে তাই আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন الف لام م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এই কিতাব এমন কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত মুত্তাকিন কারা যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ বিধিবিধান মেনে চলে তারা হচ্ছে মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হিদায়াত কেন বলেন মুত্তাকিনদের জন্য যেহেতু উপকৃত হয় মুত্তাকিনরা আল্লাহ অনেক সময় তো অনেক কাফের আছে কোরআন পড়ে হেদায়েত পেয়ে যায় আছে কিনা কত কাফের আমি জানি এই শেখ ইবনে উসাইমিন এই যে মসজিদ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি থাকতেন একটা লোক কুবের অফিসে ফাদার ছিল আফ্রিকান মানুষ জায়ের তো এই চেহারে এসেছে বক্তব্য রেখেছে ফ্রান্স ভাষায় বক্তব্য রেখেছে আর তার তর্জমা করেছে আরেকজন শেখ মুজিবুর রহমান উপস্থিত আমিও দর্শক উপস্থিত শরণ আছে সে উপের অফিসে তার দপ্তর আছে অফিস আলাদা মাকতাব সে দেখতে বলো তার সহপাঠী আরেকজনের কাছে একটা বই গ্রন্থ ওকে বললো এটা কি সে বলছে লুকিয়ে রাখলে দেখাচ্ছে না কারণ এখন তো বাবার বাবার কাছে চলে গেছে ওই জায়গায় সুবহানাল্লাহ আল্লাহর কালাম একটা দিয়ে দাও ওই যাই হোক ওর কাছে তর্জমা দিয়ে দিন দেখুন হেদায়ত কিরকম পেয়েছে যে কোরআন পড়েছে আগে ও কিন্তু হেদায়ত পেয়নি যেই লুকিও খেলাধুলা দেখে বলো আমাকে একটু দেবো সে বলতে দেবো না লুকাচ্ছে আর যদি গালে পুকতে এলে মনে হচ্ছে চাকরি যাবে ঠিক হয়তো চাকরি যাবে ও বলছে অসুবিধা নেই আমি কাউকে বলবো না খালি আসে না আমাকে দেবো বলছে তিন দিনের জন্য দাও আমি তোমাকে তিন দিন পরে ফেরত দেবো সে ওখানে নিয়ে তিন দিনের জন্য নিয়ে গেছে কোরআন কারিম জেরক্স কপি করে ওকে আবার ফেরত দিয়ে দিয়েছে এবারে প্রথম পৃষ্ঠেই সে শুরু করছে আলহামদুলিল্লাহ পরেই সুরে বাকারা দেবো الله وجل الف لام م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আপনার

যাবতীয় বিধান পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ মুসলমানদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দাও, শিরক বিদআত পরিত্যাগ করার তৌফিক দাও, আল্লাহ জড়তা গুনাহ পরিত্যাগ করার তৌফিক দাও, কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো। اللهم اغفر لوالدينا وارحمهم كما ربونا صغارا، واغفر لجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين. يا رب يا ودك دنيا تكلان دو امين، اخرت كلان دو امين، جهنم تك نجات دو امين، الله تعالى مد الشغل في بشري شكر حلال من كل توفيق دو امين، حلال كما يذكر شر توفيق دو امين، الله عمل لك نيك بنا আমাদের সন্তানদেরকে নেক করো, আল্লাহ আমাদেরকে যতদিন জিয়ে রাখো জিন্দা রাখো, আল্লাহ দিনের উপর জিন্দা রাখো, দিনের উপর চলা তৌফিক দিও, আর যতদিন তুমি আমাদেরকে জীবিত রাখো, সুস্থ রাখো, সবল রাখো, ইমানের সাথে রাখো, আর যখন আমাদেরকে মৃত্যুদান করবে আল্লাহ, তখন আমাদের মুক্তিকে যে জেনে রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের সকলের শেষ পরিমাণ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরা।